الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا এই যে সূরা পাঠ করলাম তার নাম হচ্ছে সূরা আত-তারিক। কোরআন কারীমের 86 নম্বর সূরা মক্কি জীবনে নাযিল হয়েছে, তাই এটা হলো মক্কি। রব্বুল আলামিন বলছেন والسماء والطارق قسم আসমানের আর তারিকের। আসমান আমরা সবাই বুঝি, আসমান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সাতটি, কয়টি আসমান? এছাড়া সাধারণত উপরে যা আছে সেই হিসেবে সবই সামা বলে কখনো উল্লেখ হয়েছে। আত-তারিক, আত-তারিক বলতে রাত্রে যদি কোনো কিছুর প্রকাশ ঘটে বা আবির্ভাব ঘটে তাকেই বলা হয় আত-তারিক। যেমন আপনি এসেছেন বাহির থেকে রাত্রে, আপনাকে বলা হবে কি? আত-তারিক। বুঝতে পারছেন? আর এখানে আত-তারিক বলতে কি, সামনে দেখেন وما ادراك ما الطارق, তুমি কি জানো তারিক কি? النجم الثاقب, উজ্জ্বল তারকা, নজম মানে তারকা, আর الثاقب মানে হচ্ছে উজ্জ্বল চমকালো। রব্বুল আলামিন এখানে আসমানের কসম খেলেন আর তারিকের কসম খেলেন, তারপর তারিক কি তা বুঝালেন, আন-নাজমুস-সাকিব বললেন উজ্জ্বল তারকা। তাহলে এখানে উদ্দেশ্য ওই তারকারাজির, অন্য কিছু না। কারণ রব্বুল আলামিন নিজে বলেছেন আন-নাজমুস-সাকিব। আর এই যে তারকা, এই তারকাগুলি দেখতে কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে এগুলো রেখেছেন সৌন্দর্যের জন্য, আবার এগুলোকে শয়তানকে আঘাত করার জন্য, শয়তানকে প্রহার করার জন্য তৈরি করেছেন। ওয়ারুজুমাল লিশ-শায়াতিন, সুবহানাল্লাহ বিহামদিহি, এক সৌন্দর্য আর এক শয়তানের উপর আক্রমণ। তারপর বলছেন কসম খাওয়ার পরে ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ, কোন নফস বা কোন প্রাণী, কোন মানুষ এমন নয় যার হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত নন। স্পষ্ট কিনা বুঝতে পারছেন? কোন মানুষ এমন নাই যার হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত নাই। অর্থ কি? প্রত্যেক মানুষের জন্যই ফেরেশতা রয়েছেন হেফাজতের জন্য। অন্যদিকে কিছু ফেরেশতা রয়েছেন হেফাজত করেন, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযূনহু মিন আমরিল্লাহ, ধারাবাহিকভাবে একের পর এক করে ফেরেশতা উপর থেকে আসেন, আপনার সামন দিকে পিছন দিকে ফেরেশতাগণ নিয়োজিত, ওরা কি করেন, ইয়াহফাযূনাহু মিন আমরিল্লাহ, ওরা এই ব্যক্তিকে আল্লাহর এই বান্দাকে হেফাজত করেন বিভিন্ন রকমের আপদ বিপদ ইত্যাদি থেকে। আপনি যখন রাত্রে ঘুমান আপনি তো অচেতন, কিছু তো জানেন না, বুঝেন না, যদি নাকের ছিদ্র দিয়ে একটা পিঁপড়া ঢুকে কি অবস্থা হবে চিন্তা করেছেন? পিঁপড়া যদি জুতে একদম আ যায় না, আল্লাহ করে ফেরেশতা আপনার সাথে লাগিয়ে দিয়েছেন আপনার হেফাজতের জন্য, আপনি চলাফেরা করেন। কত শয়তান আছে আমাদের দেশে, কোন দেবভূত আছে, ওগুলোর হেফাজতের জন্য বুঝে যায় সব রকমের অনিষ্ট থেকে বাঁচাবার জন্য রব্বুল আলামিন এইসব ফেরেশতা আমাদের জন্য লাগিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অন্যদিকে দেখেন কিছু ফেরেশতা আছেন আমাদের কাজ আমরা কি করি না করি ওরা তারা লিখেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক ফেরেশতাগণ ওরা তোমরা যা করো তা জানেন। ডান দিকের ফেরেশতা নেক আমল লেখেন আর বাম দিকের ফেরেশতা কি লেখেন, বদ আমল। আল্লাহ আকবর, ভালো করে বুঝেন। একটি হাদিসে এসেছে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সিলসিলাতুল হাদিস সহিহায় উল্লেখ করেছেন, আল্লাহ আকবর, ডান দিকের ফেরেশতা আপনি যদি নেক কাজ করেন করার ইচ্ছা করেন সাথে সাথে আলাদা লেখ নাকি একটু তো প্রসিদ্ধ সাথে সাথে লেট নেই বিলম্ব নাই, আবার যদি কাজটি করে নেন তাহলে দশ নাকি, আবার দশ থেকে কত বেশি অল্লাহ আলমেন। আচ্ছা দেখেন এই যে বাম দিকের ফেরেশতা, আপনি কিছু খারাপ কাজের ইচ্ছা করলেন না, একটু সেই ইচ্ছা করেছে মাত্র কি লিখবো, ভালো কাজের ইচ্ছা করলেন আলাদু সুবহানাল্লাহ, ভালো কাজের ইচ্ছা এক নাকি লেট নাই আলাদু। বাম দিকের ফেরেশতা বধ কাজের ইচ্ছা না, একটু বিষয় ও কিছু লিখবে না। আচ্ছা সাধারণত হাজিরে আছে না এরকম, যদি প্রথমে তো উনি লিখবেন না, যখন সে কুকাজটি করে নিল তারপরে লিখেন কয়টা গুণা, একটা, এটা আমরা সবাই জানি না, কিন্তু ওই হাজির এসেছে আমি যে বললাম সিনসিয়ার হাজির সহিহ শেখ হাসিন করেছেন রহমতুল্লাহ আলহি, ওই হাজির এসছে ছয় ঘন্টা পর্যন্ত এই ফেরেশতা অপেক্ষায় থাকেন, ছয় ঘন্টা পর্যন্ত। ডান দিকের ফেরেশতা বলেন লিখো না, লিখো না, না থাকো, লিখো না, ছয় ঘন্টা পর্যন্ত ইনি বাধা দেন। দেখছেন গুনাহ করেছে, ছয় ঘন্টা পর্যন্ত সময় দেওয়া হয়, যদি তওবা করে নেয় তাহলে তার গুণা লিখা হবে না। মানুষ আমরা কিরকম, এত সত্ত্বেও যে বঞ্চিত হয় আল্লাহর রহমত থেকে সে কত বড় বঞ্চিত। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের গুনাহটা মাফ করো। বুঝলেন ভাই, ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, ফেরেশতা মজুদ কাজ লিখছেন, কি কথা বলছেন তাও লিখছেন, মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সূরাতুল কাফ। আপনি আপনার মুখ দিয়ে যাই বলছেন তা লিখছেন, তাই না, রাকীবুন আতীদ, কিন্তু তার ব্যাক আপনারা শুনলেন কিরকম, আল্লাহ আকবর। তাহলে ডান দিকের ফেরেশতা যিনি নেকি লিখেন সরাসরি সাথে সাথে, তাই না? ইচ্ছে করলি ওয়াহিদ, আর কাজ করে নিলে দোষ, দোষ থেকে কতক্ষণ বেশি আল্লাহু আলাম। আর হাজা ইচ্ছে করিস না খুশি, অর্থাৎ গুনাহের কাজ, ইচ্ছা করে গুনাহ করেছে, এক লিখি লিখবেন না কত ঘন্টা পর্যন্ত অপেক্ষা, ছয় ঘন্টা। তওবা হালাল না এক খুশি, এবারে যখন তওবা করলো তাহলে তো নেকি একটা লেখা দরকার, হাজা এক তো নেকি, বলো সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কত বাগা কে হতে পারে যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আল্লাহ কত ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে মাফ করার মতো, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করার মতো কত ব্যবস্থাপনা আমাদের সামনে রেখেছেন। এই সব করো তোমরা, গুনাহ হয়ে গেছে বাই চান্স সাথে সাথে তওবা। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ হাইতু মা কুনতা, তুমি যেখানেই থাকো ভয় করো কাকে, আল্লাহকে। একা আশ্রমে কাকে ভয় করো, তুমি দায়িত্বে আছো টাকা পয়সা কফিল জানে না, অথবা তোমার দোকানের মালিক জানে না, যেই হোক মালিক, চাই সৌদি চাই গায়ের সৌদি আছে না এরকম, কিন্তু তুমি এবারে তোমার ভিতরে যদি আল্লাহ ভয় থাকে, হাজার হাজার রিয়াল ইচ্ছে করলে প্রত্যেকদিন 100 রিয়াল মারতে পারে, ওরে মারবো না, কারণ ও যদি আমাকে না দেখে দেখছে কে, আল্লাহ। অনেক মানুষ আছে মানুষের সামনে হয়তো ভালো কাজ করে, আর যখন অদৃশ্যে চলে যায় তখন মাফি মুশকিল, তাহলে তুমি ভয় করলে কাকে, মানুষ কি আল্লাহকে ভয় করোনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ হাইতু মা কুনতা, তুমি যেখানেই থাকো ভয় করো আল্লাহকে। যে রকম ভয় করতে পারি আমরা আল্লাহকে, তাহলে আমরা মনে করেন আল্লাহ নাফরমানি থেকে বেঁচে যাব। তাই খৌফ সৃষ্টি করি আমরা আল্লাহ আমাদের মনে, ইত্তাকিল্লাহ হাইতু মা কুনত ওয়া আতবিউ সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে হাসানা করো নাকি, তার মানে তওবা করো, যদি তওবা করে নাও তোমার গুনাহ অটোমেটিকলি মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ, তওবা করলে মাফ, খালাস আলাপ মিটে গেল। তাহলে বোঝা গেল এই যে ফেরেশতা ছয় ঘন্টা অপেক্ষা, গুনাহ হয়েছে ছয় ঘন্টা যাতে অপেক্ষা, তওবা করে নিয়েছে অটোমেটিকলি মাফ। ওয়াতবিউ সাইয়্যাতাল হাসানাহ তামহুহা, আর কি, وخالق الناس بخلق حسن, মানুষের সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। আচ্ছা আমাদের থেকে ভুল হয় কিনা, কেউ আছে যে বলতে আমাদের থেকে ভুল হয় না, সব থেকে ভুল হয়, তাই আমাদের সকলকে সকলেরই উচিত একজনের যদি ভুল হয় তাই আমি ওকে মাফ করবো, কারণ আমার থেকে তো ভুল হয়, তো আমি কেন বুঝি না, আমার হয়ে গেছে এইরকম অবস্থা যে আমরা মাফ করতে চাই না। আল্লাহ বলেন, আলা তুহিব্বুন আন ইগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে, তুমি যদি আরেকজনকে মাফ করো তোমার রব তোমাকে মাফ করে, এটা হচ্ছে আল্লাহর গুণ, কার থেকে ভুল হয় না। কথা বলতে সময় আদা, হ্যাঁ মিস্টেক হয় কিনা, আচার আচরণের মিস্টেক হতে পারে, অন্যদিকে সবসময় মানুষের মিজাজও ঠিক থাকে না। আপনি যাচ্ছেন আরেকজন সালাম করলেন, সালাম আলাইকুম, ও সালাম উত্তর দিলেন, আপনি বলেন ও মুশকিল ও আমার ভুল আগে গেছে, এটা ঠিক না, ও ধারণা ঠিক না, হয়তো সে মানসিক বা অন্য কোনো চিন্তা আছে তার খেয়াল করে নেই, এরকম হয় না অনেক সময়, আমার ব্যাপার হবে কেন হবে না, মানুষ তো আপনি, তাই বদ্ধারণা করবেন না, মানুষের সাথে ভালো ধারণা করবেন সবসময়, তো কি হবে সওয়াব। আর যদি বদ্ধারণা, ইন্না বাদ যন্নি ইসমুন, রব্বুল আলামিন বলেছেন শুনো কোন কোন ধারণা হচ্ছে গুনাহ, আর এই যে কোন কোন ধারণা বলতে কোনটা বদ্ধারণা, আল্লাহ আমাদের হেফাজত করো। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, আল্লাহু আকবার, সব সময় আপনার সাথে ফেরেশতা মজুদ যারা আপনার হেফাজত করেন, إن كل نفس لما عليها حافظ. তারপর আল্লাহ আমাদেরকে বলছেন, তুমি দেহ, তুমি কুত থেকে সৃষ্টি হয়েছ, কিরকম তুমি সৃষ্টি হয়েছ একটু চিন্তা কর। فَلْيَنْظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ. মানুষের জন্ম চিন্তা করা উচিত, সে দেখবে কোন জিনিস থেকে সৃষ্টি হয়েছে। একটু ভাবো, তুমি বড়াই করছো কিসে, কি ছিলে তুমি, তুমি যে জিনিস থেকে সৃষ্টি হয়েছ, মিম্মাইন মাহিন, মূল্যহীন পানি থেকে, তার কোন ইজ্জত নেই, ঠিক না? খুলিকা মিম্মাইন দাফিক, এখানে বলছেন দাফিক, দ্রুত গতিতে স্খলিত পানি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে মানুষকে। ওই মানে পানির কি ইজ্জত? তাই তুমি বড়াই করো না, তোমার সৃষ্টি থেকে তুমি তো এরকম যদি মানুষ ভাবে, নিজেকে বড় মনে করবে, করবে কি বলে না, আন্ত দুর্বল। আল্লাহ নিজে বলেছেন খুলিকাল ইনসানু দাইফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আপনার মূলই হচ্ছে শুক্রবিন্দু, তো কি বলাই, خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب. এই পানিটা কুত থেকে বের হয় বলছেন, মেরুদণ্ড আর পাজর হতে এই পানি বের হয়। মেরুদণ্ড, মেরুদণ্ড ছিলেন কই, সবাই ছিলেন, আরবিতে সুলভ বলা হয় আর কি, ব্যাকবোন ইংলিশ, আর এটা হচ্ছে পাজরের হাড়, এগুলো থেকে বের হয়। কিরকম এটা তুমি জানো না, ওটা জিজ্ঞেস করো বিজ্ঞানীকে, হ্যাঁ ওকে জিজ্ঞেস করো, আবার ও ফুল বলতে পারবে না, যতই বিজ্ঞান সামনে যাচ্ছে না কেন ফুল বলতে পারবে না, কারণ যিনি সৃষ্টিকর্তা তিনি জানেন কি এর মধ্যে নিহিত আছে। বলো সুবহানাল্লাহ, তুমি যতই আগে যাচ্ছ, 1400 বছর পর বলছো কোরআনে কারীম যতটুকু ব্যাখ্যা সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি সম্পর্কে, এটা অসম্ভব, 1400 বছর পূর্বে কোন ব্যক্তি এরকম ব্যাখ্যা পেশ করতে পারবে এটা অসম্ভব। অতএব আমরা বলতে বাধ্য যে এই কালাম এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কালাম নয়, এটা উপরওয়ালার কালাম, রব্বুল আলামিনের কালাম। কোন কোন সায়েন্টিস্ট বলেছেন, এখানে কিছু লোক ইসলাম কবুল করেছে এই সৌদিতে, এ কথা বলে দেখতহীন কণ্ঠে ঘোষণা দিয়েছে, এটা অসম্ভব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন মানুষ হয়ে এরকম বলবে এটা মানা যায় না। তার কাছে ওহী এসেছে রব্বুল আলামিনের পক্ষ থেকে, তাই সে বলেছে এইসব তত্ত্ব। সে কিরকম বলে, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. سبحان الله, خلق الإنسان من خلق من علق, خلق الإنسان من علق, الله منشك علق لك سيشتك رجل. আর আলাপ মানে কি, জুম জুম, আমরা আরবিতে আগে শিখেছি বুঝছেন, আলাকা জুক, আলাকা জুক, ইংলিশে শিখেছিলাম লিচ জুক লিক জুক, সে যে শিখেছেন কিনা না ভুলে গেছেন, লিচ জুক বলুন ছোটবেলা, লিচ জুম, হ্যাঁ আর কি জুম, আলাকা জুক, আলাকা জুক, আলাপ আপনি হয়তো তার ব্যাখ্যা করবেন, ক্লোট অফ ব্লাড ইংরেজিতে জমাট রক্ত, ক্লোট অফ ব্লাড জমাট রক্ত। আচ্ছা জুক আপনারা দেখেছেন, ঝুঁকে কয়টা হাড় আছে? হাটে আছে? তুমি প্রথমে শুক্র দিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما سبحان الله ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله مت سندر سندر سيشتي كتار كواسي وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ প্রথম সৃষ্টি মানুষের কি থেকে? মাটি থেকে, মাটির নির্যাস থেকে, সুলালা। তারপরে কি হয়েছে? তারপরে ثم جعلناه نطفة في قرار مكين নির্দিষ্ট স্থানে কিছুদিন ছিল ও শুক্রবিন্দু রূপে নুতফা, তাই না? তারপরে নুতফা হয়ে গেছে আলাকা, জমাট রক্ত, ক্লট অফ ব্লাড। আর এই যে ক্লট অফ ব্লাড বৈজ্ঞানিকেরা তোমাদের তারা টেস্ট করেছে মায়ের জরুরি কিরকম একটা ক্লট, দেখতে দেখা যায় সেম ওই আলাকা যে বললাম আমি ঝুঁক ঝুঁকের মতো। সুবহানাল্লাহ, বিহামদি। দেখুন বৈজ্ঞানিকেরা কিরকম করেছেন, এক সাইডে রাখুন ঝুঁক আর একটা। তারপরে কি? فخلقنا العلقة مضغة তারপরে আলাকাকে মুদ্রা করিয়েছি। আচ্ছা মুদ্রা আমরা তো তার অর্থ সাধারণত করে থাকেন মাংসপিণ্ড, গুষ্ঠের টুকরা, তাই না? কিন্তু আসলে গুষ্ঠের টুকরা না, তোরা অর্থে হচ্ছে মতকমালি চাবানো। মাদক মানে কি? চাবানো। আপনারা সবাই তো কম বেশ চিউইংগাম খেয়েছেন বা খাচ্ছেন, খান না? আমি এখন খাই না আর কি, কিন্তু আগে তো খেয়েছি কম বেশ, হয়তো বেশি খেতাম না, মাঝে মধ্যে এত সুখী না। চিউইংগাম একটু যদি বেশি করে নেন, তারপরে এরকম চাপিয়ে বের করুন দুধ দিয়ে দিয়ে, দাঁতের দাগ বসে কিনা। হ্যাঁ, তো মুগা শব্দের অর্থ হচ্ছে চাবানো মাংস পিণ্ড, চাবানো একটা কিছু, চাবানো একটা কিছু। আপনি দেখবেন ওই চাবানো কিছুর মতো তারা যে ওই মাংস পিণ্ড যখন হয় মায়ের পেটে, সেম এরকম মুগা মানে একটা চিউইং বস্তুর মতো সেম এরকম দেখা যায়। সুবহানাল্লাহ, শুধু শব্দিক এমনি বস মুফাসসিরিন ব্যাখ্যাকার এরকম করেছেন, কিন্তু বর্তমান জমানায় এই যুগে বৈজ্ঞানিকেরা কোরআনে করিম কে তারা তন্ন তন্ন করে বের করছে। কোরআনে করিমে বৈজ্ঞানিক সূত্রে কি কি পাওয়া যায়, মানুষ সৃষ্টির মূল কারণ দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে কোরআনে করিম। সুবহানাল্লাহ, কিরকম সুন্দর করে এক এক ধাপ করে, হ্যাঁ, আস্তে আস্তে করে কিরকম যে মানুষ সৃষ্টি হয় মায়ের পেটে, পরিপূর্ণরূপে বিবরণ এসে গেছে কোরআন থেকে। সুবহানাল্লাহ, তাই কোন কোন বৈজ্ঞানিক বলতে বাধ্য হয়েছেন, আমরা বলতে বাধ্য এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বানানো কোনো বাণী নয়, এটা কার পক্ষ থেকে এসছে? সালাম রব্বুল আলামিনের পক্ষ থেকে এসছে। সুবহানাল্লাহ, আল্লাহ এখানে বলছেন ওই যে নুতফা শুক্রবিন্দু কিরকম ব্যবহার করতে, কি ব্যবহার? মিন বাইনি সুলবি ওয়াত তারাইবি, অজরের হাড় আর মেরুদণ্ড থেকে। তারপর ইন্নাহু আলা রাজঈহি লাকাদির, যে আল্লাহ তোমাকে এরকম একটি যদি আমরা বলি নিকৃষ্ট পদার্থ থেকে সৃষ্টি করেছেন, যেটাকে আমরা খুব খারাপ পাই, খারাপ পাই কিনা, এই পদার্থ শুক্রাণু বা শুক্রবিন্দু বীর্য খারাপ করে কিনা, এ থেকে তুমি তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন কিরকম দিয়ে বের হয়েছে আর কিরকম সৃষ্টি করলেন সুবহানাল্লাহ, বর্তমানে তুমি কিরকম মানুষ হয়েছো, কত সুন্দর মানুষ মাশাআল্লাহ, হাত পা চুপ নাক কত সুন্দর আছে তোমার, কত সুন্দর কথা বলো, তোমার বক্তব্য শুনে হাজার হাজার মানুষ তোমার দিকে কান পেতে বসে থাকে, ঠিক না, এরকম হয় আসে কিনা, এই এই যোগ্যতা আর এই মর্যাদা তোমাকে কে দিল? আচ্ছা তুমি এত বড় বক্তা নও কিন্তু তবুও তুমি মানুষ, তোমাকে রব্বুল আলামিন ইজ্জতওয়ালা একটি সৃষ্টি হিসেবে তোমাকে সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম, নিশ্চয় আমি মানুষকে সর্বোত্তম বর্ণে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ, আমাদেরকে আল্লাহ পাক সর্বোত্তম বর্ণে সৃষ্টি করেছেন, কেউ হয়তো উদাহরণ কিরকম সর্বোত্তম আমি তো কালো, কিন্তু তুমি মানুষ হিসেবে তোমার গঠন সর্বোত্তম, কে বলেছেন? আল্লাহ বলেছেন আমি আদম সন্তানকে ইজ্জতওয়ালা বানিয়েছি, সম্মানিত করেছি, তো আল্লাহ বলেন তোমার মূলটা কিরকম ছিল, তারপরে তুমি কিরকম বড় হয়ে গেছো, কত ইজ্জতওয়ালা হয়ে গেছো, খেয়াল করো, নিশ্চয় আল্লাহ তোমাকে পুনরায় সৃষ্টি করার উপর পরিপূর্ণ ক্ষমতা বা স্পষ্ট কিনা, তুমি মরবে কে আমাদের দিন আবার তোমাকে তুলবে, কে তুলবে, নিশ্চয় আল্লাহ তাকে পুনরায় সৃষ্টির উপর পরিপূর্ণ ক্ষমতাবান, নিশ্চয়ই আমি এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতে আবার ফিরিয়ে দেব, আবার তোমাকে এই মাটি থেকেই তোমাকে পুনরায় বের করবে, কে বের করবে, আপনি পারবেন, বৈজ্ঞানিক করবে নাকি, কি বৈজ্ঞানিক আর বৈজ্ঞানিক, সবকিছুর ক্ষমতাবান ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে, ইন্নাহু আলা ওয়াজহিহি লাকাদির, বলছেন কোন দিন আমি তোমাকে ফিরিয়ে আনবো, ইয়াউমা তুবলাস সাইল, সির মানে ভেদ, তুবলা মানে পেশ করা হবে, বের করা হবে, মানুষের বেদগুলি বের করিয়ে দেওয়া হবে, তোমার মনে কি আছে না আছে, তুমি এমনি তো দেখতে সাধু, ভিতর সাধু কিনা কে জানে, এখন আমাদের আচার আচরণ হয় বাহ্যিক আচরণের উপর, আর কিয়ামতের দিন আপনার হিসাব নেওয়া হবে বাহ্যিক আচরণ আর মূল কোন জিনিসের উপর ভিত্তি করে, মনের উপর ভিত্তি করে, বুঝতে পারছেন, মনের উপর ভিত্তি, তুমি নেক আমল করেছ কোন উদ্দেশ্যে কে জানে, আল্লাহ জানে, আপনি তো সওয়াব করেন মজবুত, নেক আমল করেন মজবুত, আপনি হচ্ছেন দানশীল, গরিবদেরকে খাওয়ান, মসজিদ মাদ্রাসা তৈরি করে দেন, কিন্তু কোন উদ্দেশ্যে করেছেন, হাযা রব্বুল আলামিন জানে, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير ولنتو কাল কিয়ামতের দিন যখন তুমি কবর থেকে উঠবে তখন তোমার কি অবস্থা হবে, কই যাবে পালিয়ে, কোথায় পালাবার জায়গা থাকবে, তাহলে আজকে আমরা কিন্তু ফজর পড়ি না, ফজর নামাজ নাই, অনেক সময় দেখা যায় মাশাআল্লাহ হজ করে এসেছে হয়তো নামও লিখে যায় হাজি অমুক রানা, ঠিক না, কারণ আমার কাছে আমার ছাত্র একটা অন্য আলম জানি না, সে লিখেছে হাজি অমুক রানা, আমাদের কথা হচ্ছে হাজি লিখবেন, তো সেটারও লিখলো, এটা মনে হয় আমাদের সাবলি হলো ভুলে যায় মানুষ, হজ করেছো কার উদ্দেশ্যে? নাম কমানোর জন্য যদি হজ হয় হজ কবুল হবে? হাজি কেন? সর্বোত্তম হজ যার হয়েছে, পরিপূর্ণ যার হজ হয়েছে, তিনি কে বলেন তো? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এর মধ্যে সন্দেহ আছে তো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামের আগে আল-হাজ বলেন আপনারা? প্লিজ না। আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, উসমান বিন আফফান, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আল-হাজ বলেন সামনে আসেন, ইমাম আবু হানিফা বলেন, আল-হাজ ইমাম আবু হানিফা বলেন, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আজমাইন বলেন আল-হাজ। তাই এ থেকে দূরে থাকবে, খালি মা বি উমরানা আল-হাজ। বুঝছেন? তুমি, তোমার নাম কি? আব্দুল্লাহ। ভালো, নাম কি? উমু। পরিচিতির জন্য অন্য কিছু যদি বলা অসুবিধা নেই। বুঝতে পারছেন? যেমন বর্তমানে যদি কোন আলিম আসে বক্তব্য রাখে, অমুক সাহেব, শুধু অমুক বলে ভালো বুঝবে না, আগে তার উপাধি দিতে হবে কিনা? যদি বলে অমুক শেখ, অমুক আলিম, অমুক মৌলানা, হাফেজ, মানবে এমনি মানে না বলে এটা করতে গিয়ে। তাই যদি তার উদ্দেশ্য বলা হয় যেন ভালো বুঝুক, আমি মাদ্রাসায় পড়েছি অথবা জেনারেল পড়েছি, মানুষ জানো খাদা, তাহলে ঠিক আছে। তবুও নিয়ত রাখতে হবে খালিস, নাইলে সব বেকার। কারণ আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ইসলাম কবুল করার পরে আরো দুটি শর্ত, এক নিয়ত খালিস হবে, আর আরেকটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইত্তেবা হতে হবে। যতই আপনি ভালো আমল করেন না কেন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ না পাওয়া যায়, তাহলে এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। স্পষ্ট কিনা ভাই? ভালো করে বুঝবেন। তাই রবিউল আউয়াল মাসকে উপলক্ষ করে কোন আমল করবেন না, বুঝলেন? রবিউল আউয়ালকে উপলক্ষ করে কোনো করা ঠিক, কোন আমল নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণে সবসময় আপনি আমল করুন। নিজ পক্ষ থেকে বাংলাদেশের অমুক আর তমুক করে এই জন্য, বেশিরভাগ মানুষ এই আমল করে, এই জন্য আপনি আমল করবেন? এটা হবে না। এটা যদি করেন তাহলে এটা হবে বিদআ। দেখতে হবে যে কোনো আমল আপনি করেন, দেখতে হবে এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত আছে কি? ইয়াউমা তুবলা সারাইর, কোন দিন আল্লাহ পাক আমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করবেন? যেদিন মানুষের ভেদ প্রকাশিত হবে, তোমার মনে কি আছে না আছে? ان الله لا ينظر الى صوركم ولا الى اجسادكم ولكن ينظر الى قلوبكم واعمالكم. الله তোমাদের আকৃতির দিকে তাকায় না, আল্লাহ তোমাদের শরীরের দিকে তাকায় না, শারীরিক কাঠামোর দিকে তাকায় না, আল্লাহ তাকায় তোমাদের মনের দিকে আর আমলের দিকে। দুইটা জিনিস, মনের দিকে আমলের দিকে। তাহলে মন আসল কিনা, এই মনকে ঠিক করবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আচ্ছা, যেদিন ভেদগুলি প্রকাশিত হবে সেদিন সেদিন তার নিজের কোন শক্তি থাকবে না, নিজে কিছু করার মতো থাকবে না, যা আগে করেছেন তাই পাবেন, এর থেকে বেশি না। পৃথিবীতে যা করেছিলেন তাই পাবেন। ওয়ালা নাসির, তোমার কোন সহযোগী থাকবে না। সবাই বলে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, কিন্তু যদি আপনার আমল ঠিক থাকে তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আপনাকে উদ্ধার করবেন, বলেন ইনশাআল্লাহ। আমল ঠিক নাই তো হবে? লম্বা লম্বা বলে আওড়াচ্ছেন, বলছেন আমি আল্লাহ বলি কিন্তু ফজরের সলাত নাই, ঠিক না? ঠিক হজ করে এসছে এই বছর, সেটা আমি আমার ওই যে হালকা আছে শোনাইয়া একজনকে জিজ্ঞেস করলাম কি অবস্থা অমুকের, সে বলছে ওস্তাদ তো ফজর খুব কম দেখা যায়, কিন্তু এখানে আছে তো হজ করে এসছে, আমাদের সাথে হজে গেছে, সুবহানাল্লাহ, কতবার যে আমরা ওয়াদা নেই হজের সভা, ঠিক না? ঠিক তারা হজে গেছেন ওয়াদা নেই কিনা? আর আবার দিনও বলি, মুজদালিফার রাতেও বলি, মিনায় সবসময় দশ সবসময় বলি, গাড়িতেও বলি, যাওয়ার সময়ও বলি, আসার সময়ও বলি, এখানে দর্শক কতদিন ওয়াদা নেওয়া হয়, হজ করে আসে আবার দুই সপ্তাহ হয়তো থাকলো, পরবর্তীতে আবার ওই আগের শিকারে পরিণত হয়ে যায়। সবাই বলি আউযুবিল্লাহ, অনেক লোক একজন দুইজন না। তাই আমি আপনাদের সকলকে কি আহ্বান জানাবো, যে ওয়াদা করেছেন রব্বুল আলামিনের সাথে, বিশেষ করে আরাফার দিনে, আরাফার দিনে খবরদার সেই ওয়াদা ভঙ্গ করো না। আর এই ওয়াদা তো রব্বুল আলামিন তোমার থেকে আগে নিয়ে গেছেন, আরাফায় যাও না, যারা যায়নি আরাফা তোমরা কি প্রতিজ্ঞা করোনি? প্রতিজ্ঞা করোনি? সবাই আমরা প্রতিজ্ঞা করেছি আল্লাহকে মানব। আপনি বলেন না আমি ইমান আনলাম আল্লাহর উপর, করেছেন তো আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেনি আপনি? যদি আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেন তাহলে আপনি মুমিন হবেন না। তাই সবাই আসুন, তওবা করে আল্লাহর দিকে ফিরি, কিয়ামতের কথা স্মরণ করি। এখানে যে আল্লাহ বলেছেন ইন্নাহু আলা রাজ্ইহি লাকাদির ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুবতিন ওয়ালা নাসির। রব বলেছেন নিশ্চয়ই আল্লাহ এই ইনসানকে পুনরায় সৃষ্টি করার উপর সক্ষম, আল্লাহ আবার সৃষ্টি করবেন তাকে, আবার বের করবেন তাকে উত্তেকে ওই মাটি থেকে। মাটিতে যাবে, মাটির সাথে মিশে যাবে, নিষ্কৃষিত হবে, আবার ওখান থেকে আবার বের করবে। সুবহানাল্লাহ, কিরকম আল্লাহ বের করবেন? তার তো অনেক নজির আছে। খালাস, যেহেতু সময় শেষ, ইন্নাহু আলা রাজ্ইহি লাকাদির ইয়াউমা তুবলাস সারাইর, কোন দিন যেদিন ভেদগুলি প্রকাশিত হবে, মনের সংবাদ, আপনার সংবাদ মনে যা আছে না আছে সব প্রকাশ করা হবে সেদিন, অর্থাৎ কোন দিন? কিয়ামতের দিন। যেদিন তুমি ভালো হলে তোমার আমলনামা ডান হাতে পাবে, আর যদি খারাপ হও তাহলে আমলনামা কোন হাতে? বাম হাতে। আচ্ছা, আমলনামা ডান হাতে পেতে হলে যদি পাওয়ার আশা রাখি তাহলে কিন্তু প্রত্যেকটা আমল করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আচ্ছা, আমরা সবাই আশা রাখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের জন্য সুপারিশ করেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ না করে, না নবীর সুন্নতের অনুসরণ করতে হবে, বরং কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, কিছু সংখ্যক লোক আসবে হাউজে কাউসারের পানি পান করতে, নামাজের চিহ্ন মজুদ, কারণ নামাজের চিহ্ন ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চিনবেন না। উম্মতকে চিনার আমানত কিটা বলেন? নামাজের চিহ্ন। কিন্তু ওরা বেদাত করেছে, ওরা গলত কাজ করেছে, ফেরেশতা গণ তাদেরকে বাধা দিবেন। আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। ফেরেশতাগণ বললেন ইন্নাকা লা তাদরি মা হাদাসু বা'দাক, তুমি জানো না তুমি চলে আসার পর ওরা তোমার দিনে কি কি আবিষ্কার করেছে, নতুন নতুন বিষয় সংযোজন করেছে। তাই যে সামনে রবিউল আউয়াল মাসকে উপলক্ষে কত জশ্নে জুলুস বাংলাদেশে বের হয়, খবরদার এইসব জশ্নে জুলুস কেউ অংশগ্রহণ করবে না, টাকা পয়সা দিবে না, বাড়ির নিজ বাড়িতে যারা আছে ওদেরকে থেকে সতর্ক করবেন, সবাই আমরা বেদাত থেকে দূরে থাকবো, অপরকেও বেদাত থেকে দূরে রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ তুমি আমাদেরকে ইলমে শরীয়ত অর্জন করার তৌফিক দান করুন, আর সে অনুযায়ী আমল করার তৌফিক দান এবং তা প্রচার করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও। আল্লাহ আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আল্লাহ আমাদের জানে মানে বরকত দাও, আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়ারহামহুম কামা রাব্বানা সাগীরা, ওয়াগফির লিজামিউল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله